الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আলোচনার বিষয় আজকে তাকওয়া, আল্লাহ ভীতি, সংযমশীলতা, সাবধানতা ইত্যাদি। মুসলিম যদি মুসলিম হয়ে চলতে চায় দুনিয়ার বুকে, তার বহু অসুবিধা আছে। সেই অসুবিধার সময়ে নিজেকে বাঁচিয়ে চলতে হয়, হারাম থেকে বাঁচিয়ে চলতে হয়। এমনকি তাকওয়া বলতে এমন অনেক জিনিস থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে জিনিস মুবাহ। কিন্তু তার থেকেও নিজেকে দূরে রাখতে হয়, মাকরুহ থেকে তো দূরে রাখতেই হয়, অনেক সময় মুবাহ থেকেও দূরে থাকতে হয়। তাকওয়া হচ্ছে বাঁচিয়ে চলা, নিজেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, কোন এক পর্দা দিয়ে, কোন এক আর দিয়ে নিজেকে বাঁচানোর নাম হচ্ছে তাকওয়া। মহান আল্লাহ আমাদেরকে তাকওয়ার আদেশ দিয়েছেন কোরআন মাজিদের বহু জায়গাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। নবীকে বলা হয়েছে ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান্নবী ইত্তাকিল্লাহ। তো আল্লাহ ভীতির আদেশ বহু জায়গাতে দেওয়া হয়েছে, সুতরাং আমাদেরকে বেঁচে চলতে হবে। কিভাবে বেঁচে চলতে হবে? যেমন কোন রাস্তায় যদি আপনি শাল গায়ে দিয়ে যান কিংবা জামা গায়ে দিয়ে যান, আর রাস্তা এমন সংকীর্ণ যে দুই সাইডে কাঁটাদার গাছ আছে, কাঁটা আছে, তখন আপনাকে কিভাবে সতর্কতার সাথে হাঁটতে হবে যাতে করে আপনার কাপড়ে কাঁটা লেগে না যায় কিংবা আপনার দেহে কাঁটার আঁচড় না লাগে। কোন পিচ্ছল পথে চলতে হলে যখন পা পিছলে যাওয়ার ভয় করেন, কিভাবে বুড়ো আঙুলটাকে টিপে টিপে পথ চলেন, এটাকে কি বলা হয়? সাবধানতার সাথে পথ চলা, এরই হচ্ছে তাকওয়া। এই শ্রেণীর কাজ হল তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সময়ে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় রাখার জন্য আদেশ দিয়েছেন। দেখি আমরা আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতে, আদেশ হল যে হে ইমানদাররা, তোমরা আল্লাহকে যথারীতি ভয় করো। শুধু ভয় করো না, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, যথার্থভাবে তাকে ভয় করো। ওই আয়াতে যথার্থভাবে ভয় করার ব্যাখ্যা রয়েছে অন্য আয়াতে। যথার্থভাবে ভয় কিভাবে করব হুজুর? আয়াতে বলা হয়েছে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথা সম্ভব, যতটা পারো ততটা। কিভাবে যতটা পারি ততটা ভয় করব? যে কোনো কাজে হুজুর পারি না, পারছি না। সাধারণত আমাদের মনে প্রশ্ন জাগে, আমার স্ত্রীকে পর্দা করতে পারছি না, একই বাড়ি, সে বাড়িতে থাকে, সেখানে বাড়ির লোকজন আছে, সবাইকে পর্দা করা সম্ভব নয়। তখন আপনাকে বলা হবে কি ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যথাসম্ভব আল্লাহকে ভয় করো। এবার পারি না বলেই যে পারছি না, তখন বেপর্দা খালাস। যখন বাড়ির লোককে পর্দা করতে পারছি না, তখন বাইরের লোককেও পর্দা করে লাভ নেই, তাই কি না? বরং ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যদি চেহারা ঢাকতে না পারছ তো কমসে কম মাথায় কাপড় নিয়ে, গায়ে বুকে কাপড় নিয়ে রাখো, এটাও তো অনেক। আর যারা পারি না বলে মাথার চুল খুলে রাখে, বরং অনেক সময় বক্ষস্থল খুলে রাখে, তারা চেষ্টাই করে না। আল্লাহ তাআলা চেষ্টার অন্তর দেখবেন, আপনি কতটা চেষ্টা করেছেন। সুতরাং আল্লাহ ভয় করতে বলছেন, কিন্তু ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতটা সাধ্য আছে। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কারোর উপরে ভার অর্পণ করেন না। সুতরাং আপনাকে দেখা হবে যে আপনার মনের ভিতরে কতটা চেষ্টা আছে, সেই চেষ্টা মাপা হবে। যদি যথার্থ চেষ্টা থাকে তা সত্ত্বেও আপনি পাচ্ছেন না, আল্লাহ ধরবেন না। কিন্তু চেষ্টা না করিব না, আল্লাহ কারিম, পাচ্ছি না হুজুর কি করব, বাড়ির লোককে পর্দা করতে পারছি না, অথবা আমার স্ত্রী বাইরে যাক, হাটে যাক, বাজারে যাক, বেপর্দা হোক, সমস্যা নেই। না, পারছি না বললে হবে না, পরিবেশ খারাপ বললে হবে না, যথাসম্ভব আপনাকে মেনে চলতে হবে। এরকম প্রত্যেক বিষয়ে, প্রত্যেক বিষয়ে আপনার ফজরের নামাজ পড়া হচ্ছে না, কাজা হয়ে যাচ্ছে, হুজুর কি করবো? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রাত করে শুই, হুজুর কি করবো? ঠিক আছে, অ্যালার্ম লাগাও, অ্যালার্ম দিয়েও উঠতে পারছেন না, ঠিক আছে, কাউকে বলবো যে উঠিয়ে দেবে, তাতেও পারছেন না। যদি আপনি, যদি আল্লাহ দেখেন যে হ্যাঁ সত্যই আপনি অপারক, আপনার ওজর আছে, আল্লাহ মাফ করে দেবেন। আর যদি দেখেন যে না আপনার ওজর নেই, ইচ্ছা করে আপনি অ্যালার্ম দেন না, কিংবা ইচ্ছা করে আপনি ডিউটির সময় অ্যালার্ম দিয়ে রাখেন যে ফজরের সময় উঠলে আমার ডিস্টার্ব হবে, কি দরকার, একবার ডিউটিতে যাবো, তার আগে অ্যালার্ম দিয়ে উজুটা করে ব্রাশ করে উজু করে কোন রকম ঠাকাঠক দুরাকাত চারাকাত পরে নিয়ে ডিউটিতে বেরিয়ে যাবো। যদি এইরকম মন হয় তাহলে কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না, এরকম ওজর আল্লাহ গ্রহণ করবেন না, এবং পাকা হিসাব নেবেন, কঠিন হিসাব নেবেন। যেমন আল্লাহ মহা ক্ষমাশীল, তেমনি আল্লাহ মহা কঠোর শাস্তিদাতা। দুই দিকই খেয়াল রাখতে হবে, যেমন তিনি রহমানুর রাহিম, তেমনি তিনি কাহ্হার জব্বার, দুটো দিকই মনে রাখতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তিনি অন্য জায়গায় বলছেন সূরা আহজাব 70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা। ঈমানদাররা, তোমরা আল্লাহ, তাকওয়া, আল্লাহর নীতি মনের মধ্যে রাখো, আর সঠিক কথা বলো, কথা বলার সময় আল্লাহকে ভয় করো, কথা বলতে আল্লাহকে ভয় করো। এ নয় যে চামড়ার গুলি, কি বলে, হাওয়ার গুলি আর চামড়ার, না, চামড়ার গুলি আর হাওয়ার টোটা হাঁকায় মারো, হ্যাঁ, যাই হোক, এ নয় যে মুখে যা এলো তাই বললাম, মুখে যা এলো তাই বললাম, তা না। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, পাগলে যেমন তাই বলে, হ্যাঁ, পাতালে কিনা হয় আর মাতালে কিনা বলে, এ তো মাতালের কথা। তুমি মুসলিম, তুমি ইমানদার, তুমি যেগুলো বলবে আল্লাহকে ভয় করে বলবে, দেখো, ভেবে চিন্তে দেখো যে এটা বলা ঠিক না ব্যাঠিক, ঠিক হলে ঠিক কথাটাই বলো। ওয়া কুলু কাওলান সাদিদা, কথাবার্তাতেও আমাদেরকে আল্লাহ ভয় রাখতে হবে। অনেক সময় মানুষ কথা বলে যায়, বলে যায় আল্লাহর ভয় থাকে না। হাদিসে আছে যে মানুষ এমন কথা বলে যে কথার ফলে সে জাহান্নামে যায়, কথার ফলে, শুধু কথা, একটা কথা বললে সে মানে কোনো ধ্যানই দিল না যে কি বলল, অথচ সেই কথার ফলে সে জাহান্নামে যাবে। সুতরাং ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন তালাক, সূরা তালাকে, ওয়া মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার লাভটা কি হুজুর? তাকওয়া করলে, আল্লাহর ভয় রাখলে লাভটা কি? বলছে যে ব্যক্তি আল্লাহর তাকওয়া রাখবে, আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার পথ বের করে দেবেন। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আপনি বলছেন এই ব্যবসা হারাম, ও ব্যবসা হারাম, এরকম করা হারাম, তা ব্যবসাটা চলবে কি করে? মিথ্যা বলা হারাম, তো ব্যবসাটা চলবে কি করে? আপনি কি আল্লাহকে ভয় করতে চান, আল্লাহর তাকওয়া মনের ভিতরে রাখতে চান? যদি আল্লাহর তাকওয়া মনের ভিতরে রাখেন তাহলে আপনার পথ সহজ হয়ে যাবে, পথ বেরিয়ে যাবে। এই ব্যবসাটাই করতে হবে, তার কোনো মানে নেই আমি হারাম জায়গায় চাকরি করছি, শুধু ব্যাংকে চাকরি না করলে আমার কি হবে, কি চলবে? কোনো জরুরি নয় যে তুমি ব্যাংকে চাকরি করো, যে আল্লাহর ভয়ে চাকরি ছাড়ো তো তোমার রাস্তা আল্লাহ বের করে দেবেন। ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, বের হওয়ার রাস্তা আল্লাহ বাতলে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইছু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দান করবেন যে তুমি তা কল্পনা করতে পার না, ধারণার বাইরে, ধারণার বাইরে। সুতরাং যে সুদি ব্যাংকেই কাজ করতে হবে তা কোনো জরুরি নয়, তুমি সুদি ব্যাংক ছেড়ে এমন জায়গায় কাজ করো যেখানে তোমার হালাল রুজি আসবে। হালাল রুজি পাওয়ার জন্য আল্লাহ তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেবেন। এক মহিলা বলছে, হুজুর, আমি তো এরকম চাকরি না করলে পরে তো আমার সংসার চলবে না, আমার ছেলে মেয়েরা, আমার মা বাপ মা খেয়ে মারা যাবে, স্বামী মারা গেছে, আমি বিধবা, আমি যদি পর্দা করি তো আমাকে রাখবে না, মাথায় কাপড় নিতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। তাকে আমরা বলবো, তুমি পর্দার জন্য, তুমি তোমার ইজ্জত রক্ষার জন্য, তোমার নারীত্ব সতীত্ব রক্ষার জন্য তুমি চাকরি ছেড়ে দাও, অন্য পথ দেখো। অনেক মহিলা এনজিও তে চাকরি করছে, তাই না, এবং নিজেদের ইজ্জত বিলিয়ে দিচ্ছে। তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো আর রুজির সন্ধান করো, তো আল্লাহ তাআলা নিশ্চয়ই ইয়াজআলহু মাখরাজা, কোন পথ বের করে দেবেন, দেবেন তার ওয়াদা। সুতরাং আল্লাহর ভয় থাকতে হবে, শুধু মানুষের ভয় না, মানুষের সামনে লজ্জা সামাজিকতা এসব না, আল্লাহ যদি ভয় থাকে তো আল্লাহ তার পথ বের করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দেবেন যেটি নিজেও কল্পনা করতে পারে না, পারবে না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্যকারী শক্তি বা জ্ঞান দান করবেন। এর তাকওয়ার উপকারিতা, তাকওয়া থাকলে, আল্লাহ ভয় ভীতি থাকলে আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্যকারী শক্তি, ন্যায় অন্যায় পার্থক্যকারী জ্ঞান দান করবেন। বিশেষ করে যারা নেতা হতে চায়, যারা জননেতা হতে চায়, যারা মানুষের মাঝে নেতৃত্বের দাবি করে, তাদের উচিত কি? আল্লাহর তাকওয়া অবলম্বন করা, তাহলে পরে ন্যায় অন্যায় তার মাঝে কি হবে প্রকটিত হয়ে যাবে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, মানুষের মাঝে কোন বিচারটা করা ঠিক কোনটা ঠিক না, বিচারক নেতা রাষ্ট্রনেতা এদের মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে ন্যায় অন্যায় পার্থক্য করার কোন শক্তি থাকবে না। আজ সমকামিতা বৈধ না অবৈধ, আইনজীবীদের মাঝে দ্বন্দ্ব চলছে, সমকামিতা বৈধ না অবৈধ, আইনজীবীদের মাঝে দ্বন্দ্ব চলছে, হায় রে এটা বৈধ, কেউ বলছে বৈধ করতে হবে, কেউ বলছে অবৈধ করতে হবে। এককাল ছিল যে মেয়েরা বাপের অংশ পেত না, কেবল ছেলেরা পেত, এখন আবার কি করছে, সমান সমান, ছেলেরা যেমন পাবে মেয়েরা তেমনি পাবে। এই পার্থক্য তোমরা বুঝবে না, এ পার্থক্য কেবল তারাই বুঝবে যারা আল্লাহকে ভয় করে। যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআলকুম ফুরকানা, তাহলে ন্যায় অন্যায় পার্থক্যকারী শক্তি দেবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়ায়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। আল্লাহ ভীতি, সংযমশীলতা ও তাকওয়া পরহেজগারির গুরুত্ব সম্বন্ধে আরো অনেক আয়াত আছে, বিভিন্ন জায়গাতে আল্লাহ প্রায় এক এক জায়গাতে এক এক রকম ভাবে বলেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ লা আল্লাকুম তাত্তাকুন, বহু জায়গাতেই বলা হয়েছে। রোজা রোজা রাখার সময় কি বলা হয়েছে, লা আল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে পরে তোমরা কি হবে, মুত্তাকি হবে, আর মুত্তাকি বানাবার জন্য রোজা ফরজ করা হয়েছে। এরকম বহু জায়গাতে আল্লাহ তাকওয়ার প্রশংসা করেছেন, মুত্তাকিনদের প্রশংসা করেছেন। এখন জন্য হাদিসে কি বলছে দেখি, আন আবি হুরায়রাতা ক্বাল ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে মুসলমানদের মাঝে সবচেয়ে বা মানুষদের মাঝে সব থেকে সম্মানিত ব্যক্তি মুসলমানরা, আর মুসলমানদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা আতকাহুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু পরহেজগার। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা নারী আর একটা পুরুষ থেকে, একটা পুরুষ একটা নারী থেকে, আদম আর হাওয়া ইদ, আদম আর ইদ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবাম ওয়া কাবায়লা, পৃথিবীতে ছড়িয়ে দিয়ে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি। কি জন্য? লিতাআরাফু, যাতে করে তোমরা এক অপরের সঙ্গে পরিচিত হতে পারে। হ্যাঁ, এ মুতাইদি, এ তুইজিরি, এ শেখ, এ মলিক, এ পাঠান, এ অমক, এ তমক, চৌধুরী অমক তমক, এইভাবে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে কি করা হয়েছে, পার্থক্য করা হয়েছে, যাতে করে তোমরা এক অপরের সাথে পরিচিত হতে পারো, পরিচিতি লাভ করতে পারো। আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু এই সমস্ত জাতির মধ্যে, সমস্ত গোত্রের মধ্যে, সমস্ত সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ সেই যার তাকওয়া সবচেয়ে বেশি। আরবি আজামি থেকে শ্রেষ্ঠ নয়, আর কোন আজামি আরবি থেকেও শ্রেষ্ঠ নয়, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ থেকে শ্রেষ্ঠ নয়, আর কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ থেকে শ্রেষ্ঠ নয়, আমেরিকি সৌদি থেকে শ্রেষ্ঠ নয়, সৌদি আমেরিকি থেকে শ্রেষ্ঠ নয়, বরং শ্রেষ্ঠ কে? যে আল্লাহকে বেশি ভয় করে সেই হচ্ছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। তখন লোকেরা বলল, লাইসা আন হাযা নাসআলুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কথা জিজ্ঞেস করিনি। তখন আল্লাহ রাসূল তার বললেন, ফায়ুসুফ নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে খালিলুল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিসসালাম যিনি খালিলুল্লাহ ছেলে, তাই না, যিনি খালিলুল্লাহ পুত্র নবী, তার পুত্র নবী, তার মুত্তাকী হতে পারবে, পরেজগার হতে পারবে, আর তার ফলে, কারণ জ্ঞান ছাড়া দিনদারি হয় না, জ্ঞান ছাড়া তাকওয়া লাভ হয় না। আপনি ইবাদত করবেন, ইবাদত করতে গিয়ে বিরাট করে বসবেন যতক্ষণ না ইসলামী জ্ঞান হয়েছে, যেহেতু প্রত্যেক ইবাদত দুটো শর্তে কবুল হয়, ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদী। আপনি যদি না বোঝেন, তা না বোঝেন, তরিকায়ে মুহাম্মাদী না বোঝেন, ইবাদত করতে গিয়ে আপনি বিরাট করবেন। সুতরাং ফকিহ হওয়াটা হচ্ছে সত। আবু সাঈদ খুদি থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হল মধুর ও সবুজ সুন্দর আকর্ষণীয়। দুনিয়া সুন্দর, তাই না? দুনিয়া সুন্দর, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, খুবই লোভনীয়। দুনিয়া আপনাকে আকর্ষণ করবে, এজন্য কোন মানুষ মরতে চায় না, ভাবে দুনিয়াতে আমি চিরদিন থেকে যাব, থাকব, প্রচুর অর্থ উপার্জন করে অবশেষে ফেলে দিয়ে চলে যেতে হয়। দুনিয়া বড় লোভনীয়। আর আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরা কাইফা তাআমালুন, এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা দেখতে চান যে তোমরা সেখানে কিভাবে কাজ করছো, কি আমল করছো। যেহেতু দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের মাজরা কোথায়? দুনিয়া, দুনিয়া হচ্ছে আখিরাতের মাজরা। এই মাজরাতে, এই মাঠে, এই জমিতে ফসল, যে ফসল ফলাবে সেই ফসল কর্তন করবে কোথায়? পরকালে, কিয়ামতে, আখিরাতে। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সুর সবুজ সুন্দর দুনিয়াতে, যাও, তিনি দেখবে যে তোমরা কেমন আমল করো, কে কত বেশি আমল করো, না কে কত ভালো আমল করো, কে কত ভালো আমল করো, হ্যাঁ বেশি না, কে কত ভালো আমল করো। বেশি আমল করা জরুরি না, ভালো হওয়া জরুরি। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নয় আহসানু আমালা, যাতে করে তিনি দেখেন, পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ, সবচেয়ে ভালো কাজ কে করতে পারে। সুতরাং বেশি কাজ করা না, আল্লাহ দেখতে চান যে আমরা কে বেশি ভালো কাজ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান করে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং তোমরা দুনিয়াকে ভয় করো আর মহিলাকে ভয় করো, নারীকে ভয় করো। কেন হুজুর দুনিয়াকে ভয় করবো, নারীকে ভয় করবো, কি ব্যাপার? দুনিয়াকে ভয় করবে এই জন্য যে দুনিয়া আকর্ষণ করে, তেমনি নারীও তোমাকে আকর্ষণ করবে। দুনিয়ার দিকে ঝুঁকে যেও না, আর অবৈধ নারীর প্রতি ঝুঁকে যেও না। আর অনেক সময় বৈধ নারী, তোমার স্ত্রীও তোমাকে আকর্ষণ করবে, ফিতনা, এই ফিতনা, এই স্ত্রী তোমার হালাল, কিন্তু তোমাকে অনেক সময় ইসলামী কাজে বাধা দেবে, সেই সময় তুমি নারী সম্পর্কে সতর্ক থেকো, সাবধান থেকো, দুনিয়া থেকে সাবধান থেকো এবং স্ত্রী থেকেও সাবধান থেকো। অনেক হুজুর ওয়াজ করতে করতে বলেন যে হুজুর আমার মনে হয় দুনিয়া থেকে আল্লাহ তাআলা সাবধান থাকতে বলেছেন এই জন্য, যেহেতু এই দুনিয়া কাল কেয়ামতের দিনে সমস্ত কথা প্রকাশ করে দেবে, তাই না? যেমন রেকর্ড বাড়ছে ওইভাবে কেয়ামতের দিনে দুনিয়াকে আল্লাহ হুকুম করবেন, দুনিয়া সমস্ত কথা, আপনি যে মাটিতে দাঁড়িয়ে যে পাপ করেছেন দুনিয়া বলে দেবে একটার পর একটা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, দুনিয়া তার সমস্ত কথা খুলে দেবে। এই জন্য দুনিয়া সাবধান, দুনিয়া থেকে সাবধান, দুনিয়ার মাটি থেকে সাবধান, আর মহিলা থেকে সাবধান। খবরদার মহিলাকে নিজের রহস্য নিজের ভেদের কথা বলো না, যদিও সে তোমার প্রিয়তমা হয়, যদিও তুমি তাকে সবচেয়ে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে, কারণ এমন কোন সময় আসবে যে সেই মহিলা তোমার রহস্য প্রকাশ করে দেবে, যেহেতু মহিলাদের পেটে কথা থাকে না। কথা ঠিক না ভুল জানি না, বলেছে যে দুনিয়াকে ভয় করো তেমনি মহিলাকে ভয় করো, যেহেতু মহিলা হচ্ছে ফিতনা। কোরআন মাজিদে মহিলাকে ফিতনা বলা হয়েছে, এই হাদিসও বলা হচ্ছে প্রথম ফেতনা যে সৃষ্টি হয়েছিল তা মহিলাকে কেন্দ্র করে, মহিলাকে কেন্দ্র করে বিভিন্ন ফেতনা সৃষ্টি হয়েছিল। আর বর্তমান বিশ্বে যদি আপনি দৃষ্টি ফেরান তো মহিলাকে কেন্দ্র করে ফেতনা আপনি নিজেই বুঝতে পারবেন, বৈধ অবৈধ মহিলা, আর সেই মহিলা দ্বারাতে সারা বিশ্ব কিভাবে ফেতনা ফেতনায় পড়ছে। মুসলমানদেরকে ভ্রষ্ট করা মাত্র দুটো জিনিস বা তিনটে জিনিস খুঁজে পেয়েছে মুসলিম শত্রুরা, মুসলিম বিরোধীরা, ইসলাম বিরোধীরা, কি কি? নারী আর অর্থ, আর সেই সঙ্গে মদ। যদি মুসলমানদেরকে ধ্বংস করতে চাও তাদের দুঃখ থেকে কোরআন মুছে দিতে পারবে না, তাদেরকে কোরআন থেকে দূরে সরাতে পারবে না, তাদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারবে না, কিন্তু এক কাজ করো, ইসলাম থেকে দূরে না সরিয়ে তাদের মাঝে এইগুলো ঢুকিয়ে দাও, আপনা আপনি তারা নাম কেউ আসতে মুসলমান আব্দুল কাদের আর গোলাম কাদের, আব্দুর রহমান আর অমক তমক সব থাকবে, নাম থাকবে কিন্তু কাম থাকবে না। এরকম হয় না? হয় না? সাইন বোর্ড লাগানো আছে, মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস দাঁড়িয়ে আছে, টুপি আছে, ঠিক আছে, ইসলামের কি জানে, নামাজ ব্যাপারে জিজ্ঞেস করেন, সুরা ফাতিহাটাও ঠিক মতো মুখস্থ নেই, মানে যাওয়া তো দূরের কথা, আর মানে না জানলে, বলছিলাম যে মানে না জানলে নামাজের প্রাণ আসে না, কি বলছেন আপনি বুঝেন না, কি নামাজ পড়ছেন আপনি, কিন্তু সুরা ফাতিহাটাও ঠিক মতো মুখস্থ নেই, যে সুরা ফাতিহা না পড়লে পরে নামাজ হয় না। আত্মাহে তো জিজ্ঞেস করেন কিভাবে পড়ছে, কত ভুল পড়ছে, বলতে পারবে সবাই ঠিক মতো দোষরীপ ঠিক মতো মুখস্থ নেই, এই তো আপনি মুসলমান। আর বাকি ইসলামের যে কাজগুলো করেন, ওই টুপি লাগিয়ে মসজিদে যান, ঈদের সময় না যান, জানাজার সময় যান, মাটি দফন করেন, গরুর মাংস খান, গরুর গোশত খান, মাশাআল্লাহ, হে মুসলমান। আর কি আর কি আপনি বহু কিছু আছে, আপনার বউকে পর্দা করেন না, বাড়িতে পর্দা নেই, বাড়িতে হালাল হারামের তমিজ নেই, হ্যাঁ হারাম খেয়ে যাচ্ছেন, কত রকম কাজ করছেন যেগুলো হারাম ইসলামে অবৈধ, অথচ আপনি মুসলমান। এরকম সাইনবোর্ডের দাম আছে? হ্যাঁ, জয়নাল ভাইয়ের দোকানে সাইনবোর্ড লাগানো আছে, এখানে যাবতীয় বস্ত্র, অভিজাত বস্ত্র সুলভ মূল্যে পাওয়া যায়। কি লেখা আছে? অভিজাত বস্ত্র সুলভ মূল্যে পাওয়া যায়। বস্ত্র মানে কি? কাপড়। তারপরে দোকানে ঢুকে আপনি জিজ্ঞেস করলেন, ভাই ঢাকায় শাড়ি আছে? না ভাই ওটা নেই। তাহলে ওই সিঙ্গাপুরি লুঙ্গি আছে? না ওটা নেই, ওটা নেই, শেষ হয়ে গেছে। অমুক ব্লাউজ আছে? না ওটাও নেই। অমুক প্যান্ট আছে? না ওটাও নেই। যেটাই জিজ্ঞেস করি বলছে ওইটাই নেই। তো আছে কি তোমার দোকানে? আর সাইনবোর্ডে কি লিখে রেখেছো? হ্যাঁ, এইরকম মুসলমানদের অবস্থা, সাইনবোর্ড আছে, বাহ্যিক আনুষ্ঠানিকতায় আছে, বরং নকল আনুষ্ঠানিকতায় আছে, দেখবেন উরস পালন হচ্ছে, মুসলমানরা অমুসলমানরা জানছে, হ্যাঁ বাবু মুসলমান বটে এরা, দেখো উরস পালন করছে, নবী দিবস পালন করছে, হ্যাঁ এরা মুসলমান, মহরম পালন করছে, হ্যাঁ এরা মুসলমান, মুসলমানদের দবদবা আছে, মুসলমানরা মহরমের সময় নিজের বুকে নিজের পিঠে চাবুক মেরে হ্যাঁ রক্তাক্ত করছে, দেখাচ্ছে তাদের কত শক্তি। এই সব বেলাতে আছে, কিন্তু আসল যে সাইন বোর্ডের জিনিসের দরকার সে সমস্ত জিনিসের মধ্যে কোন জিনিস নাই। তাহলে কি লাভ? কি লাভ আছে? মোট কথা হল যে তাকওয়া রাখতে হবে। তাকওয়া রাখতে হলে ভালো ইমান ভালো আমল চাই, তাছাড়া তাকওয়া হয় না। তাকওয়া আনতে গেলেই ভালো আমল চাই আর ভালো ইমান চাই, আর সেই সঙ্গে হালাল খাদ্য চাই। হালাল খাদ্য তো আমলের ভিতরেই আছে। ভালো কাজ যদি কেউ করে তো সে কি হালাল খাবে? তো হালাল খাওয়া হচ্ছে ভালো কাজ করা। সুতরাং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার ধোকা থেকে বাঁচো এবং নারীর ফেতনা থেকে বাঁচো। কারণ নারী এমন এমন ফেতনায় ফেলবে যে ফেতনাতে তুমি পা দিলে, যে ফাঁদে তুমি পা দিলে সেই ফাঁদ থেকে আর মুক্তি পেতে পারবে না। যুবক ভাইরা বা যুবতীরা যারা কলেজে লেখাপড়া করে, তারা তাদেরকে বারবার বলা হয় যে তোমরা পড়াশোনার জামানাতে খবরদার, পড়াশোনার সময়ে খবরদার, নারী প্রেমে পড়ো না, অথবা এক অপরের প্রতি যে আকর্ষণ থাকে থাকবে স্বাভাবিক, কিন্তু খবরদার এই ফাঁদে পা দিও না, তাই না? প্রেমের ফাঁদে পড়ো না, পানিতে ঘর গড়ো না বা বালিতে ঘর গড়ো না। এটা বলে থাকে অনেক কথা, ফেতনা পড়লে পরে ফেতনাগ্রস্ত হয়ে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই জন্যই ফেতনা নারী ফেতনায় পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল হুদা, এটা একটা দোয়া, মুনাফিকের দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি হিদায়াত। হিদায়াত খুব কঠিন জিনিস, আমি হিদায়াত চাচ্ছি। হিদায়াত মানে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে রাকাতে প্রত্যেক রাকাতে আমরা হিদায়াত চাই আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নবী দোয়াতে বলতেন, আল্লাহ আমি হিদায়াত চাই। আল্লাহ নবীর কাছে হিদায়াত ছিল না? হ্যাঁ ছিল, তবুও তিনি চাইতেন। তাহলে আমাদের জন্য কি করা উচিত? আল্লাহ আল্লাহুম্মা হদিনী, এই জন্য আমরা দুই সেজদার মাঝখানে দোয়া করি, তাই না? আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি, এই দোয়া থেকে বহু মানুষ বঞ্চিত, বহু মানুষ পড়ে না, হেদায়ত চায় না আল্লাহর কাছে। অথচ হেদায়ত যে বিশাল জিনিস। দুই নম্বর হচ্ছে তোকা, তাকওয়া, পরহেজগারি। আমি তোমার কাছে পরহেজগারি চাই আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দাও, তাকওয়া দাও, পরহেজগারি দাও, ওয়াল আফাফ, পবিত্রতা দাও। আফাত মানে পবিত্রতা। কি থেকে পবিত্রতা? এই যে বিচার একটা বিচার, মহিলা ঘটিত যে সমস্ত জিনিসগুলো আছে বদনাম, এই সমস্ত ব্যাপারে আমি পবিত্রতা চাই। আমি কোন ওই অবৈধ প্রেমে প্রণয়ে বা এইসবে আমি পড়তে চাই না, ব্যবিচারে পড়তে চাই না, আফাফ চাই আমি, আমার সচ্চরিত্রতা চাই, বলিনা, আর ধনবত্তা চাই। ধনবত্তা মানে অভাব শূন্যতা চাই, অমুখাপেক্ষিতা চাই, যেন আমি কারো দরজায় ধর্ণা দিয়ে যেতে না হয়, আমি কারোর কাছে মুখাপেক্ষী হব এমন না হয়, আমি যেন সম্পূর্ণভাবে অভাব মুক্ত হই, অভাব শূন্য হই। এই দোয়া করতে আমাদের এই দোয়া করা উচিত। আদি ইবনে হাতিম আত-তাই তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, من حلف على يمين ثم راى اتقى لله منها فليأت التقوى, যে ব্যক্তি কোন বিষয়ের উপর কসম খাবে অতঃপর তার চেয়ে বেশি আল্লাহ ভীতির বিষয় দেখবে, তার উচিত আল্লাহ ভীতির বিষয় গ্রহণ করা। কসম খেয়েছেন একটা বিষয়ে যে আপনি এটা করবেন না, কিন্তু পরে দেখলেন যে কসম না খেলে সেটাই হচ্ছে বেশি আল্লাহ ভীতির কাজ, ঠিক আছে? যেমন আপনার বোনের সঙ্গে কোন ঝামেলা হয়েছে, কসম করলেন যে আমি বোনের বাড়ি আর যাব না বা বোনকে আমি আর দেখব না। এই না দেখা যার ফলে কোন একটা ঝামেলার ফলে আপনি কসমটা খেলেন, এই না যাওয়া আর কসম ভঙ্গ করে যাওয়া কোনটা বেশি ভালো? তাই না? আত্মীয়তার বন্ধন, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, হ্যাঁ এটা বেশি ভালো না? আপনি কসম ভেঙে দেন, হুজুর কসম ভেঙে দিলে তো জরিমানা লাগবে, তাই না? কসম যখন খেয়েছেন তখন আল্লাহর নামে তাজিম আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু যে কসম আপনি খেয়েছেন সেটাও উচিত না। বেশি আল্লাহ ভীতির কাজ হলো যে সেটা আপনি করুন এবং কসম ভঙ্গ করুন। তাহলে কসম ভঙ্গ করলে এখানে উপায়টা কি আছে? আল্লাহ তাআলা উপায় বলে দিয়েছেন কি করতে হবে। হ্যাঁ, কসমের কাফারা লাগে। কসমের কাফারাটা কি? কসমের কাফারা হলো কি করতে হবে? আল্লাহ পূর্ণতা রাখতে হবে। না না না, কসমের কাফারা হলো হয় দশটা মিসকিনকে কাপড় দেন আর না হয় খাবার দেন। এখন কাপড় দেওয়ার থেকে খাবার দেওয়াটা সস্তা। এই দুটোর মধ্যে একটা না পারলে তখন তিনটে রোজা রাখুন। অবশ্য গোলাম আজাদ করার ব্যাপার আছে, কিন্তু গোলাম আজাদ যেহেতু আমাদের বর্তমানে নেই, আর কোথায় গোলাম আজাদ আর কোথায় দশটা মিসকিন খাওয়ানো অনেক পার্থক্য, কে যাবে গোলাম আজাদে? সুতরাং দশটা মিসকিনকে কাপড় দেন নচেত খানা দেন, আর কাপড় থেকে খানা দেওয়াটা সস্তা। যদি খানা দিতে না পারেন, যদি খানা দিতে না পারেন, দিতে পারলে কিন্তু রোজা রাখা হবে না। দেখেন এখানেও আল্লাহ বোঝেন আপনি পারেন না পারেন, এখন ফাঁকি দিয়ে আল্লাহকে ফাঁকি দিয়ে রোজা রাখবেন তা কিন্তু চলবে না। আল্লাহ বোঝেন যদি আপনি না পারেন তাহলে তিনটে রোজা রাখুন, কসম ভঙ্গ করলে এইভাবে তিনটে রোজা রাখতে হবে। সুতরাং যখন আপনি এইরকম কসম খাবেন যে কসম খাওয়া উচিত ছিল না, তখন আল্লাহ তাজিম রক্ষার্থে কি করতে হবে? কসমের কাফারা দিয়ে আপনার তাকওয়ার কাজটা করে নিতে হবে। আবু উমাম আল বাহেলি বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জে বক্তৃতা দিতে ভাষণ দিতে শুনেছি। তিনি ভাষণে বলেছিলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের নিজেদের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সন্তান সন্ততির ব্যাপারে, সামাজিক ব্যাপারে, সংসারের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। ওয়া সুমু শাহরাকুম, আর রমজান মাসে রোজা রাখো। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, আর তোমাদের মালের যাকাত প্রদান করো, মালের যাকাত প্রদান করো। وَأَطِيعُوا أُمَرَاءَكُمْ أَتُمَّتُ হজ্জের ঘটনা যেখানে বলছেন যে আমাদের প্রথমে যেটা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ পড়ার ব্যাপারেও ভয় করো, রোজা রাখার ব্যাপারেও ভয় করো, আর যাকাত দেওয়ার ব্যাপারেও ভয় করো, আর রাজ্যের আইন মানার ব্যাপারেও ভয় করো। সুতরাং এই হলো মোটামুটি আজকে তাকওয়া সম্পর্কে কিছু হাদিস যা কোরআনের আয়াত বলা হলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের মনের ভিতরে তাকওয়া রাখতে পারি। তাকওয়া পরহেজগারি, পরহেজগার কিভাবে হবেন, পরহেজগার হওয়ার বিভিন্ন ধারা আছে, বিভিন্ন নিয়ম আছে, সেই ধারা অনুযায়ী যদি আপনি চলেন। এখন ইসলামের প্রায় প্রত্যেকটা জিনিসই হল কি, পরহেজগারি। যেমন একটা হাদিস শুনুন যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মালা ইয়ানি, মুসলমান সুন্দর মুসলমান হওয়ার পরিচয় কি, যে সে এমন বিষয় বর্জন করবে যা তার বিষয়ীভূত নয়, যা তার নিজের ব্যাপার না, খাম কাপড়ের ব্যাপারে না করানো সে বর্জন করবে। মোত্তাকি পরহেজগার যে হবে সে এগুলো করবে, মোত্তাকি পরহেজগার যে হবে সে গীবতের মজলিসে অংশগ্রহণ করবে না, গীবত তো করবেই না, বরং গীবত শুনবেও না, ভাই অন্য কথা বলবে, গীবতের চর্চায় থাকবেই না। তারপরে মোত্তাকি পরহেজগার হতে হলে তাকে অতিরিক্ত নফল কাজ করতে হবে, শুধু ফরজ পালন করলে ফরাজি হলে হবে না, কি করতে হবে? নফল পালন করতে হবে, সুন্নত পড়বেন, সুন্নতের অতিরিক্ত নফল, যেমন তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ যত পড়বেন তত আপনি ভালো পরেজগার হবেন, তাই না? ইমানের মিষ্টতা, ইমানের স্বাদ পেতে হলে কি কাজ করতে হয়? চারটে জিনিস করতে হয়। সেই চারটে জিনিস করলে আপনি ইমানের মিষ্টতা পাবেন, পরেজগারও হবেন, আল্লাহর ওলিও হয়ে যাবেন, তাই না? প্রত্যেক মোমেন হচ্ছে আল্লাহর ওলি, আর পরেজগার ছাড়া আল্লাহর ওলি হতে পারা যায় না। এই চারটে জিনিস কি কি? প্রথম হচ্ছে নামাজ তো থাকবে, ওটা বড় জিনিস, তোমাদের কথা বলছি না, কি মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে কাউকে, কার জন্য? আল্লাহর জন্য। আপনি যে কোনো লোককে ভালোবাসবেন, বন্ধুত্ব করবেন, তার সঙ্গে উঠা বসা করবেন কিসের জন্য? আল্লাহর জন্য, দুনিয়াদারির জন্য নয়, আল্লাহর জন্য হতে হবে। আর যদি আপনি কোনো মানুষকে ঘৃণা করেন, ঘৃণা করবেন কি জন্য? আল্লাহর জন্য। যখন দেখবেন যে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসেন কিংবা সেই লোক আল্লাহকে ভালোবাসে, তখন আপনি তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আর যখন দেখবেন ওই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন অথবা ওই লোকটা আল্লাহকে ঘৃণা করে, তখন সেই লোক থেকে দূরে সরে যান। এ নয় যে আপনার সঙ্গে কোন পার্থিব্য সম্পর্কে, কোন পার্থিব্য অসুবিধার খাতিরে, টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আপনার সঙ্গে কোন মনোমালিন্য হয়েছে, আর তার জন্য আপনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, বলছেন লোকটা ভালো নাই, এটা না। পরের গাড়ি হলো যখন আপনি দেখবেন যে অমুক লোক হারাম খায়, তার সঙ্গে তার নসিহত করতে হবে, অবশ্যই নসিহত করতে হবে। নসিহত না করে আপনি হ্যাঁ দূর থেকে একটা লোক নামাজ পড়ে না আর থুতু শুরু করে দিল না, তাই না? তাকে নসিহত করুন, প্রথমে নসিহত করুন, না মানলে তখন আপনি বিচ্ছিন্ন হয়ে যান। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে তার সঙ্গে সংসার করা চলবে? কিন্তু নামাজ পড়ে বলে তাকে তালাক দেওয়া হবে? কি করতে হবে? না, প্রথমে তাকে যে ব্যবস্থা বলা হয়েছে সে ব্যবস্থা গ্রহণ করার পর তারপরে। সুতরাং আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে আর আল্লাহর ওয়াস্তে ঘৃণা করতে হবে, দুটো হয়ে গেল, আরো দুটো আছে। যখন আপনি কিছু দেবেন, আপনার মাল সম্পদ দেবেন, কাউকে একটা রিয়াল দেবেন অথবা হাজার রিয়াল দেবেন অথবা তার থেকে বেশি দেবেন, কেন দেবেন? কেন দেবেন? যেখানে আপনি দেবেন, এমনকি স্ত্রীর জন্য যদি একটা স্যান্ডউইচ কিনে নিয়ে আসেন, স্ত্রীর জন্য একটা ওড়না কিনে নিয়ে আসেন, তাতেও আপনি সব পাবেন, তাই না? স্ত্রীর জন্য, নিজের বিবির জন্য, নিজের স্ত্রীর জন্য একটা সাদার মনে করুন চুলের জন্য তেল কিনে নিয়ে এলেন, সে শ্যাম্পু নিয়ে এলেন, চুলটা দেখ, চুলটা সুন্দর হলে পরে দেখবে কে? আপনিই দেখবেন। অথচ আপনি তাতে সব পাবেন, দেবেন একটা পয়সা, কিসের জন্য দেবেন? নিয়ত হতে হবে, নিয়ত হতে হবে, নিয়ত ছাড়া কিন্তু হবে না। আপনি এ পর্যন্ত স্ত্রীকে বহু কিছু দিয়ে এসছেন, যদি নিয়ত না থাকে তো কিচ্ছু পাবেন না। নিয়ত থাকে দেওয়ার সময় আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কি জন্য ভালোবাসি? আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, আমি জানি যে তুমি মাশা আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ো, আদান হলেই বরং শুধু নামাজই পড়ে না, মোতাবা মোতাবা স্ত্রী যাবো আদান হয়ে গেছে মসজিদে যাও, ঘরে কেন বসে আছো? আছে এরকম বউ? আছে নাকি বউখানা এক্ষুনি তো আদান হলো, একটু বসো না, আর একটু বসো না, এমনও তো আছে। একজন বলছে আমার হুজুর, এই সৌদি আরবের কথা, এখানে তো বুঝতে পারছেন মোতাবারা আছে, দোকান বন্ধ করতে বলে সাল্লু সাল্লু সালা সালা বলে না, বলছে হুজুর এই হাইয়া যে মোতাবারা আছে এদের থেকেও আমার বউ বড় মোতাবার, আদান হলে আমাকে ঘরে বসতেই দেয় না। আমি বলি দাঁড়াও এখনো 15-20 মিনিট সময় আছে, ওষুধটুকু যাই না, ইয়া আল্লাহ যাও তুমি, আদান হয়ে গেছে মসজিদে যাও। দেখছেন আল্লাহ করে এসে বড় নিয়ামত, এই জন্য দুনিয়া সব থেকে বড় নিয়ামত পুরুষের জন্য কি? আল্লাহ। শুধু স্ত্রী না, নেক স্ত্রী, যে তার স্বামীকে ইসলামে এবং দিনের কাজে সহযোগিতা করে, আল্লাহ আকবার, দুনিয়ার বড় নিয়ামত, দুনিয়ার বড় নিয়ামত। এখন সেই স্ত্রীকে দিলেও আপনি সওয়াব পাবেন, তাহলে পরকে দিলে সওয়াব পাবেন না? পাবেন না অবশ্যই, কিন্তু দেবেন কি জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য দেবেন। একটা টাকা হোক চাহে লাখ টাকা হোক, আল্লাহর জন্য দেবেন। আর চার নম্বর জিনিস হল যদি কাউকে না দেন, আপনি আপনার ভাইকে দেন না, আপনি আপনার বোনকে দেন না, যদিও আপনার নিজের বোন, দেন না। কেন দেন না? আল্লাহর জন্য হতে হবে। আপনার বোনকে দেন না এই জন্য, আল্লাহর জন্য দিন না, কেন আমার বোন নামাজ পড়ে না? সর একবার সাত, তুই নামাজ পড়ো, আমি তোমাকে দেবো। নামাজ পড়ো না, আমি তোমাকে দেবো না। ঠিক আছে, যদি এই শ্রেণীর আপনি আপনার স্ত্রীকে শাড়ি দিলেন না, ছেঁড়া শাড়ি পরে আছে, কি তুমি দিল না কেন? তুমি যদি নামাজ পড়ো ঠিক মতো, আমি দেখছি তুমি ঠিক মতো নামাজ পড়ো না, অথচ তোমার শাড়ি দেবো না, তুমি পড়ে থাকো। যেমন তোমার স্বভাব তেমনি তোমার, হ্যাঁ আমি তোমার প্রভাব দেবো। সুতরাং এইভাবে যখন আপনি কাউকে দেবেন না, কেন দেবেন না? আল্লাহর জন্য দেবেন না। আর দিলে পরে কার জন্য দেবেন? আল্লাহর জন্য দেবেন। কাউকে ভালোবাসবেন না আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহ। আপনার ইমানের নিষ্কতা এসে গেছে, সাপ পেয়ে গেছেন, আপনি বড় পরিষ্কার মানুষ। পরের গাড়ি এলো, যেহেতু আল্লাহ তাকওয়া, আপনি আল্লাহকে সবসময় খেয়াল রাখছেন। গত দার্সে বলেছিলাম মুরাকাবা, আল্লাহ ধ্যান রাখা, এই আল্লাহ ধ্যানের সঙ্গে তাকওয়া বড় যোগ আছে। তাকওয়া আপনি তখনই রাখবেন যখন সাবধানতা অবলম্বন করবেন। আপনি জানছেন যে পথটা পিছল, অসাবধান হলে চললে হবে? আপনার দুই সাইডে কাঁটা আছে, সেই কাঁটাতে আপনার সুন্দর কাপড় ফেসে যেতে পারে, কাপড় ছিঁড়ে যাবে কিংবা তেল চামড়া ছিঁড়ে যাবে, আপনি আরামসে চললে হবে না? যখনই আপনি পথ চলবেন, রাস্তা চলবেন, সাবধানতা অবলম্বন করার সাথে চলতে হবে, তাহলেই আপনি মুত্তাকি হতে পারবেন, পরেশগার হতে পারবেন। আর পরেশগার হলে পরে হালাল হারামের তমিজ তো বটেই, আর সেই সঙ্গে এমন অনেক জিনিস আছে যেগুলো করা চলে, জায়েজ, বৈধ। যেমন আপনার বাড়িতে টিভি রাখা যায় না, না যায়? টিভি রাখা যায়, কিন্তু টিভিতে যে খারাপ জিনিস আসবে সেটা দেখা যায় না। কিন্তু আপনি পরিষ্কার মানুষ, দেখলেন যে আমি যদি এই জিনিসটা বাড়িতে ঢোকাই, তাহলে কখনো কখনো, আর আমার দেশে তো বুঝতেই পারছি, দেশে তো মাশাআল্লাহ তাও মোটামুটি ইসলামিক চ্যানেল দেখা যায় আছে, আর নিজের দেশেও দেখা যাবে, কিন্তু আপনি খবর দেখতে, অনেকে বলে খবর দেখার জন্য নিয়েছি হলো, আরে খবরের মাঝে মাঝে যে জগৎগুলো আছে ওগুলো কি হয়? অ্যাডভার্টাইজ গুলো চায়ের অ্যাডভার্টাইজ দিচ্ছে। আমি এক বাসায় গেলাম, লাগিয়ে দিল বাংলাদেশের টিভি, কি যেন কি চ্যানেল খবর হচ্ছিল, হইতে হইতে হঠাৎ করে একটা চায়ের অ্যাডভার্টাইজ, ও বাবা, সে তো হিরো হিরোইন সহ ড্যান্স। আল্লাহ আকবার, যে খবরের মাঝে মাঝে জগৎগুলো আসে এগুলোতে কি হবে? সুতরাং সেই ব্যক্তি করলো কি, যা টিভি রাখবো না, এই হলো পরেশগার। কারণ যেখানে আমার পা পিছিয়ে পিছিয়ে যাওয়ার ভয় আছে, সেখান থেকে আমি দূরে সরে যাব। বুঝতে পেরেছেন? আপনার স্ত্রীকে আপনি মোবাইল দেবেন, আপনার একটা মোবাইল, আপনার স্ত্রী একটা মোবাইল, যায় না যায় না? কিন্তু আপনি দেখছেন স্ত্রীকে মোবাইল দিই, হয়তো বা আবার সন্দেহ করে না, সন্দেহ করা একটা খারাপ জিনিস, ঠিক না? কিংবা আপনার মেয়ের ব্যাপারে বলি, আপনার মেয়েকে আপনি মোবাইল দেবেন, সে কলেজে যায় কিংবা মাদ্রাসায় পড়তে যায়, একটা মোবাইল দেবেন। এখন তো বর্তমান তো বুঝতেই পারছেন, মোবাইল না বুঝলে তো আবার আত্মহত্যা করছে। আল্লাহ আকবার। শুনলাম সেদিনে এক ম্যাট্রিক দশ ক্লাসে পড়ছিল মেয়ে, মোবাইল চেয়েছে, সবাই মোবাইল আছে আমার নেই দাও, বাবা হয়তো বকাবকি করেছে, হ্যাঁ তোমার মা হয়তো বলেছে হ্যাঁ এই বয়সে মোবাইল নিয়ে কি করবি, এস এম এস করবি, প্রেম করবি, এই সেই বকাবকি করেছে, ঘরের ভেতরে ঢুকে ওর নয় ফাঁস লাগিয়ে মা হয়ে এই কথা বললেন, বাবা জীবনই রাখো না, এটা মোবাইলের জন্য। আল্লাহ বড় মুশকিল। আপনি যদি দেখেন যে এই জিনিসটা দিলে, এই যন্ত্রটা দিলে আমার এরই মাধ্যমে কি হবে, ক্ষতি হবে, খারাপই হবে, অবৈধ প্রমাণ ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমি দেবো না, বুঝিয়ে পারি পারেন, এটা পরেশগারির কাজ। কিন্তু না বলে যে বলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলতে হবে। এমন ব্যবসায় জড়িয়ে যাবেন না যেটা বৈধ কিন্তু হয়তো বা তাতে হারাম ঢোকা সম্ভাবনা আছে, খবরদার সেরকম ব্যবসাতে জড়াবেন না। এইভাবে পা টিপে বেছে বেছে চলতে পারেন, তাহলে আপনি হচ্ছেন পরেশগার মানুষ, যদিও সেটা কঠিন, দারুণ কঠিন, তবুও ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাকওয়া, আল্লাহর পরেশগারি ততটা রাখতে হবে যতটা তুমি পাচ্ছ, যতটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার বাইরে খবরদার। যদি মনে করেন যে না এটা পারলাম না, তাহলে পরে গোটাটাই, যেমন এক লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে তার পায়ে পায়খানা লেগে গেল, দিয়ে ভাবলো পায়ে যখন পায়খানা লেগে গেল তার মাথাটা এখানে বাকি থাকে, লে গোটা গায়ে মেখেনে, বুদ্ধিমান নাকি মূর্খ পোকালো? হ্যাঁ, এক মহিলা বলছে যে কি পর্দা করেছে ওরা, বাসে যাওয়া আসা করলে পর্দার পরের পর পুরুষের গায়ে গা লাগিয়ে টিপাটিপি করে বাসে যেতে হয়, তো তার আবার পর্দার দাম কি? এবার যদি সে ট্যাক্সিতে যেতে না পারে, ট্যাক্সি কিনতে না পারে, কিংবা অন্য যেতে না পারে, তাহলে কি করবে? তা আবার বোরকা পরে লাভ কি? তাই খুলে ফেলে দেবে, তাই না? এটা কি না কি বুদ্ধি? কি বলে বুদ্ধি? বলে ফাত্তাকুল্লাহ পর্দা করেছে দেখ, আর ঘরের ভেতরে যখন বোনাই আছে তখন দেখা দেয় দেওরদেরকে, দেওর বলতে ঠিক না, তাই না? স্বামী ভাইদেরকে দেখা দেয় তাতে বলে চলবে, আর আমার বাইরে কাউকে দেখা দিলে তখন হারাম। তো বাড়ির ভিতরে যদি কাউকে দেখা দিতে হয় তাহলে খালাস, তখন বাড়ির বাইরেও সবাইকে দেখা দিয়ে দাও। ওই যে এক মহিলার কথা বলেছিলাম, দেশের ঘটনা, এক মহিলা অপারেশন করতে গিয়ে ডাক্তার তার ইজ্জত দেখেছিল, দিয়ে সেই মহিলা মানে জোর করে সেই ডাক্তারকে বিয়ে করেছে, মুসলমান হয়ে হিন্দু ডাক্তারকে বিয়ে করেছে।